الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا وقال الله تعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله فينبئهم بما كانوا يفعلون وقال الله تعالى من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষের সৃষ্টির সঙ্গে সঙ্গে তার সঙ্গে জ্ঞানকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই জ্ঞান স্বাধীন জ্ঞান, আর এ কারণেই মানুষের মধ্যে বুঝের কম বেশির কারণে ইখতলাফ হয়, ঝগড়া হয়। এ যুগ যুগ ধরে এটা চলে আসছে, আর এই বুঝের পরীক্ষার উপরে নির্ভর করে আমাদের পুরস্কার এবং তিরস্কার। যদি আমাদের বুঝ সঠিক পথে চলে, আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে আমরা পুরস্কৃত হব। আর যদি আমাদের বুঝ সঠিক পথে না চলে, শয়তানের আনুগত্যশীল হয়, তাহলে আমরা তিরস্কৃত হব, দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানেই। এটাই হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি, যাতে আমরা ইহকালে এবং পরশকালে তিরস্কৃত না হই বরং পুরস্কৃত হই, সেজন্য আমাদেরকে তো একটা গাইডলাইন থাকতে হবে। নবী রসুলগণ চিরকাল সে গাইডলাইন দিয়ে গেছেন। শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এলেন, তখন তিনি যেহেতু সর্বশেষ নবী, আর কেউ আসবেন না, তাই তাঁর রেখে যাওয়া গাইডলাইনটাই বিশ্ব মানবতার জন্য চিরন্তন কল্যাণের উৎস। সূরা আলে ইমরানে 59 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়াল রাসূল যালিকা খায়রুন ওয়া আহসানু তাআবীলা। হে বিশ্বাসীগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রসুলের এবং তোমাদের আমিরের, শাসকের। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা পরস্পরে কোনো বিষয়ে ঝগড়া করো, ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রসুলের দিকে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাআবীলা, এটি হবে তোমাদের জন্য উত্তম এবং সর্বাঙ্গ সুন্দর রাস্তা। এই আয়াতের মধ্যেই সমাধান নিহিত আছে এ যুগের এবং আগামী দিনের যাবতীয় সমস্যার। তোমরা আল্লাহর আনুগত্য করো, এটা হলো মৌলিক। তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাঁর বিধান যখন সামনে আসবে সেখানে আর কোনো কথা চলবে না। মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে সবকিছুকে বিচার করতে চায়, তার জ্ঞান কতটুকু সে পরিমাপ করতে পারে না। ফাওকাকুল জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছে, কোরআনের এই আয়াত সে ভুলে যায়। ولا تخف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে তুমি ছোট না। মনে রেখো, তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় একদিন আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে। এই আয়াতও কিন্তু আমরা ভুলে যাই, প্রত্যেকেই আমরা সবচেয়ে বড় জ্ঞানী নিজেকে মনে করি, আর এই কারণে সমস্যাটা ঘটে যায়। অবশেষে গিয়ে মানুষ এক জায়গায় সারেন্ডার করতে বাধ্য হয় যার উপরে জ্ঞানী নাই। রজনী বলা হয়েছে আতিউল্লাহ, যখন তুমি ব্যর্থ তখন আল্লাহর আনুগত্য করো। দেখো ওখানে কি বলা আছে, নিজের জ্ঞানকে সবার উপরে নিতে যেও না। যদি এটা আমরা না করি তাহলে সমস্যার সমাধান জীবনে হবে না। ধরে নিন, প্রশ্ন করি আপনাকে, ডিম আগে জন্মেছে না মুরগি আগে জন্মেছে? যদি এটার উপরে আপনাদের ডিবেট করে দিই, আমরা এই মুসল্লিদের আজকে বাড়ি যেতে পারবে না, সন্ধ্যাবে কিন্তু আমরা ফয়সলা করতে পারবেন না, আগে ডিম হয়েছে না মুরগি হয়েছে বলতে পারবেন? কে বলতে পারবে না, বলারই ক্ষমতা নেই। আপনারা একদল বলবেন ডিম আগে হয়েছে, ডিম না তো মুরগি হয় না, আর একদল বলবেন মুরগি আগে হয়েছে, মুরগি না তো ডিমই পারে না। এই ইখতলাফের সমাধান আপনারা জীবনে করতে পারবেন না, এ সমাধান আমাদের কাছে আছে। আল্লাহ খালাকা কুল্লা শাই, আল্লাহ সব কিছু সৃষ্টি করেন। যেহেতু আপনি নাস্তিক, আপনার জ্ঞান হল আপনার সবচেয়ে বড় জিনিস, জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করবেন, জ্ঞানের আলোকে বাংলাদেশ ভাসিয়ে দিবেন, অত জ্ঞান আর জ্ঞান, আপনার সারাদিন জ্ঞানের নেই পাগল আপনি, আপনার জ্ঞানের পরিমাপ কত হুঁশটা আপনার নাই, আপনার জ্ঞানের ঠেলা তো বাংলাদেশ এখন রসাতলে যাচ্ছে, দুই দলের মারামারিতে রক্ত ঝরছে দিন দিন। জ্ঞান ভিত্তিক সমস্ত গঠন করবেন, করেন, বলেন মুরগি আগে না ডিম আগে, মা আগে না ছেলে আগে, বাপ আগে না বেটা আগে, আগে সমাধান দেন তারপর দেখা যাবে। এটা জবাব কোন জ্ঞানী মানুষের ব্রেনে ঢুকবো না জীবনে। এখানে যে ডাইরেক্ট সমাধান দিয়েছেন আল্লাহ, আতিউল্লাহ, ব্যাস খালাস, আল্লাহর আনুগত্য করো। যদি না মানেন তো যান মারামারি করে মরণ গিয়ে। এইবারে দুনিয়ায় আমাকে চালাবে ডেকে আমার পথপ্রদর্শক কে হবে? আপনি বলুন আপনার নেত্রী হবে, আপনার নেতা হবে, আমার অমুখ হবে, তমুখের মাতব্বর হবে? না, আতিউল্লাহ আতিউর রসুল, রসুলের আনুগত্য করো, দুনিয়ার অন্য মানুষের নয়, আমার নির্বাচিত যে মানুষ, আল্লাহ ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ নির্বাচন করেন ফেরেশতাদের মধ্যে থেকে কাউকে এবং মানব জাতির মধ্যে থেকে কাউকে। ফেরেশতাদের মধ্যে তিনি নির্বাচন করে নিয়ে যাকে খুশি তাকে সেই কাজে লাগিয়ে দেন। জিব্রিলকে লাগিয়েছেন ওহি কাজে, মিকেলকে লাগিয়েছেন বৃষ্টি দেওয়ার কাজে, খাদ্য দেওয়ার কাজে, ইস্তাফিকে লাগিয়েছেন কিয়ামত দেওয়ার কাজে, আজরাইলকে লাগিয়েছেন মানুষের জান কবজ করার কাজে। আল্লাহ বলছে আমি বাছাই করে নেব কাকে কোন কাজে নেব, সেটা আমার ইখতিয়ার। ওয়ামিনান নাস, ঠিক মানুষের মধ্য থেকে আমি কিছু মানুষকে বাছাই করে নিয়ে থাকি আমার দিনের স্বার্থে, এই বাছাই করার ক্ষমতা তোমাদের নাই। আর এই জন্য আমার নির্বাচিত বান্ধব হচ্ছেন রসুল এবং নবীগণ, তোমরা তাদের আনুগত্য করো। কথা শেষ, আপনি যত হুমরা চুমরা হন, যত ডিগ্রিধারী হন, আল্লাহকে, আল্লাহ আপনাকে আনুগত্য করার জন্য নির্দেশ করেছেন রসুলকে, অন্য কাউকে নয়। হ্যাঁ, আপনি নেতার আনুগত্য অবশ্যই করবেন যদি সে আনুগত্য রসুলের অনুগত্য হয়, অনুকূলে হয়। অউলিল আমরে মিনকুম, রসুলের আনুগত্য করে বলার সঙ্গে সঙ্গে ওই একই সঙ্গে বলা হচ্ছে তোমাদের মধ্যকার যারা হুকুম দেওয়ার মালিক তাদের। এই উলুল আমর আপনার শাসক সম্প্রদায় হতে পারেন, ওলামা ইকরাম হতে পারেন, যারা নির্দেশ দিলে মানুষ কথা শোনে তাদেরকে বলে উলুল আমর। কারণ এই নেতাদের ভুলের কারণে সমাজে অনেক সাধারণ মানুষ ভুল করে ফেলে। তো আমাদের এইখানে গিয়ে আল্লাহ বলছেন ফাইন তানা আজা, তুমি যদি সেখানে তোমরা ঝগড়া করো, আমির বা শাসক বা আলেম ফাইনাল অথরিটি নয়, ফাইন তানা আজা তুমি যদি সেখানে কোনো ঝগড়া হয়, আপসে কোনো বিষয়ে মতবিরোধ ঘটে, দুহ ইলাল্লাহ ওয়া রাসূল, ব্যাক করো আল্লাহ এবং তার রসুলের দিকে। ফাইনাল অথরিটি হচ্ছে কোরআন এবং হাদিস, এখন তো আল্লাহ তো আমরা দেখি না, রসুলকেও তো আমরা দেখি না, তাদের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস। অতএব যদি নেতার সঙ্গে কোনো ব্যাপারে ঝগড়া ঘটে, তোমাদের মতবিরোধ ঘটে, ফরদ্দুহের আল্লাহর রাসূল, ফিরে যাও তোমার মূল অথরিটির কাছে, আল্লাহ এবং তার রসুলের কাছে। সমস্যার সমাধানের এর চেয়ে উত্তম পন্থা আর কোথাও পাবেন না। যদি বলেন আমার সকলে মিলে দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিল আজ, সেজন্য তো আপনার ওই জাতিসংঘ মিটিং করে সিদ্ধান্ত করলেন যে সাদ্দামের কাছে অস্ত্র আছে, ধরো ওকে, মারো ওকে, দিলেন তো ফাঁসি, গোষ্ঠী ধরে সব হাজার হাজার মানুষ খতম করলেন, সারা আমেরিকা কুড়ি একটা অস্ত্র খুঁজে পাওয়া গেল না। এখন বুস্টার আত্মজীবন লিখতেছে, আমি এখন পর্যন্ত অন্তরকে পীড়া অনুভব করি যে সাদ্দামের ওখানে অস্ত্র খুঁজে পেলাম না। আর এই বদর বই বিক্রি হয়েছে একদিন 10 লাখ কপি, 15 লক্ষ মানুষকে হত্যা করলে সে যুদ্ধাপরাধী হয় নাই। সোমালিয়া খতম করেছে, ইরাক খতম করেছে, আফগানিস্তান খতম করেছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার নারী শিশু নির্যাতিত হয়েছে, কিন্তু সে যুদ্ধাপরাধী নয়, সে খুব ভালো মানুষ, এত ভালো যে তার বই বেরোর সঙ্গে সঙ্গে একদিনে 10 লাখ কই বিক্রি হয়ে গেছে। আসেন কোন দুনিয়ায়? এরাই কি সত্য মিথ্যার উৎস? এরাই কি চূড়ান্ত মানদণ্ড? এদের সিদ্ধান্ত কি সত্য মিথ্যা একটা মাপকাঠি হবে নাকি? আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন না, তোমরা নয়, সিদ্ধান্ত দেবে আমার রসুল। রসুল যা বলে গেছেন, রসুল যা বলেছেন তা মেনে নাও, যা নিষেধ করেন তা বর্জন করো, ছাড়ো, আর কোনো কথা নাই। যদি সমাধান আমরা আশা করি তাহলে এখানে যেতে হবে। আর যদি আমরা মনে করি যে সারাজন মারামারি করবে, তো করেন, কে থাকে আপনাকে? উঠে গম খেয়েছে, খেতে দিতে পারে, আমাদের গরুতে ছাগলে খায় না, উটেকে বা গরু বা এদেরকে জ্ঞান গম্য আছে নাকি? খোলা মাটি পেয়েছে, খেয়ে নিয়েছে, গমের ক্ষেতের মালিক এসে উটটাকে মেরেছে, মানে খোসা মেরেছে, এখানে মরে গেছে। আর উট মারা হলো কেন? এর শাস্তি স্বরূপ ওই উটের মালিককে হত্যা করা হলো। এবার উটের মালিকের ছেলে বলে বলছে, আমার বাপকে মারা হলো কেন? এক পশুর মূল্য বাপের মূল্যকে সমান, ওই দিল জমির মালিককে মেরি। এই মারামারি চললো একটানা 60 বছর, আর একটা ওরকম ছোট তুচ্ছ ঘটনা পড়লো 80 বছর, জঙ্গে বসুস, আর একটা ওরকম ঘটনা নিয়ে শুরু হলে তো চললো 120 বছর, জঙ্গে তগলাম, ইসলাম আসলো, সব বন্ধ হয়ে গেল। রসুল বললেন কোনো কিছু চলবে না, পিছনে সব বন্ধ, রক্তের বদলে রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তো জাহিলি স্লোগান, তা আবু জাহেলের চাইতে নোংরা স্লোগান এগুলো। রক্তের বন্যায় কোন অন্যায় ভাসে না, বরং অন্যায় আর বেশি হয়। ভায়োলেন্স ব্রিগেডস ভায়োলেন্স, আপনারাই তো বলেন হিংসা সবসময় হিংসা নিয়ে আসে, খুব তো নসিহাত করেন, নিজেরাই হিংসাত্মক স্লোগান দিয়ে মানুষকে হত্যা করেন, গাড়ি পুড়িয়ে দিচ্ছেন, ভেঙে দিচ্ছেন, ট্রেনে আগুন দিচ্ছেন, মানুষকে হত্যা করার পরে আবার স্বতঃস্ফূর্ত হরতালের জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছেন। কত চমৎকার খেলা চলছে বাংলাদেশে, এগুলো কি? মারামারিতে দেশ শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবনে শান্তি নাই। এই শান্তি আনার জন্যই ইসলাম এসেছিল, আর মুসলমানরাই নিজেরা অশান্তি ঘটাচ্ছে। রসুল এলেন মক্কাতে, মারামারি করে একটা গোষ্ঠী, গোত্রে গোত্রে মারামারি, বনু উমাইয়ার সঙ্গে বনু আব্দুল সমস্ত বর্ণনা, কুরাইশের সঙ্গে নন কুরাইশের বর্ণনা, কি প্রচন্ড মারামারি সেখানে, আর সারাদিন খেলে মারামারি ওরা করে। এজন্য যে ছেলিপিলি বেশি তার কদর ছিল বেশি, যে লোকের ছেলে সন্তান বেশি তার কদর ছিল বেশি, না লড়াই করার লোক বেশি। রসুল গেলেন মদিনাতে, কেন? মূল কারণটা কি ছিল? আউস এবং খাজরা দুই গোত্র ছিল, প্রচন্ড মারামারি হচ্ছিল, সে মারামারি করে দুই গোত্রই শেষ। পাশে ছিল ইহুদিরা, ইহুদিরা তো চিরকাল বদমাশ, ওরা ওদের উপর আল্লাহর গজব আছে, ওরা ব্যবসায়ী জাতি, ওরা কোনো মারামারি কোনো দলে ওরা যাইত না, যে দল জিতবে সে দলকে ওরা অস্ত্র দেবে, যে দল হারবে সে দলকে ওরা ঋণ দেবে অস্ত্র কেনার জন্য। এখন যেটা করতেছে পরাশক্তিগুলা, তখন ওই ইহুদিরা একই কাজ করতে মদিনায় বসে, ওরা কিন্তু নিজেরা যুদ্ধে যাইত না। আউস মারামারি করবে খাজরাজের বিরুদ্ধে, খাজরাজ মারামারি করবে আউসের বিরুদ্ধে, এই দুই গোত্রে মারামারি, তো দুই দলই কাহিল হয়ে গেছে। তখন তাদের 6 জন যুবক আসআদ বিন জুরারার নেতৃত্বে হজে আসছিলেন মক্কায়, তাদের সঙ্গে রাত্রি 2টার দিকে আল্লাহ রাসূলের সাক্ষাৎ ঘটে। তোমরা কারা এখানে বসে আছো অন্ধকারে? এখন থেকে আপনারা বড় শয়তান মারেন না, ওই জায়গাটা সুড়ঙ্গ ছিল, জায়গাটা বাঁকা অন্ধকার আলো আধারির মধ্যে কে তোমরা এখানে? বলে আমরা মদিনা বলতেন ইয়াসরিব থেকে আসছি। কোন গোত্রের? খাজরাজ গোত্রের। আল্লাহ নবী বললেন, উনি তাদেরকে ওয়াজ শুনালেন, কোরআনের আয়াত পড়ে শুনালেন, দাওয়াত দিলেন। ওরা মনে করল, আরে আখিরি জামানে একজন নবী আসবেন, ইহুদিরা তো প্রায়ই বলে, শুনি ইহুদিরা বলে আখিরি জামানে নবী আসবে, কিন্তু সেই নবী নাকি? উনি বললেন, হ্যাঁ আমি সেই নবী, আমি আখিরি জামানের শেষ নবী, আমার উপরে এখন নবী আসবে না। তখন ওই ছেলে কটা আল্লাহ রাসূলের কাছে ইসলাম কবুল করলেন। এইটা হল মদিনায় হিজরতের মূল উৎস। কিন্তু এইটা এই সাজন ছেলে দেশে গিয়ে প্রচার শুরু করে দিল, আরে নবী এসছেন মদিনার মক্কায়, রে তোরা ভাবছিস এখানে নবী আসবে? নবী তো মক্কা অলরেডি এসেই গেছে। এই তাদের প্রচারে পরের বছর আসলে ১২ জন। এই ১২ জন আবার আল্লাহর কাছে বায়াত করে গেলাম যে আমরা এখন মুসলমান হয়ে গেলাম আনুষ্ঠানিকভাবে। এই বায়াত করে যাওয়ার পর এক বছর দাওয়াতের কাজ করে ৭৫ জন আসলো, ৭৩ জন পুরুষ আর ২ জন মহিলা। তারা আসার পরে বায়াত কুবরা হলো ওই একই জায়গাতেই। এই বায়াতের পরে কিন্তু আল্লাহ পাক হুকুম দিলেন, তুমি হিজরত করো মক্কা থেকে মদিনায়। এরপর হিজরত হলো। ইতিহাসটা ভুলে গেলে তো হবে না, মারামারি কাটাকাটি মানুষ তো করবেই, কিন্তু শান্তি দেবে কারা? শান্তি তো হতেই হবে, সমঝোতা হতেই হবে। আর শান্তির জন্যই ইসলাম এসেছে, অশান্তির জন্য নয়। পথ হচ্ছে কি? ফরদুহ ইলাল্লাহ ওয়ার রাসূল, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। আমাদের সামনে এখন আমরা আল্লাহকেও দেখি না, রসুলকেও দেখি না, কি আছে? আল্লাহর কিতাব কোরআন আছে, রসুলে রেখে যাওয়া হাদিস আছে, ওইখানে ফিরে যেতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এখন মানুষ যাতে ওখানে যেতে না পারে, এজন্য আপনাদের সামনে এবং আমাদের সামনে বিদ্বানগণ গড়ে ৪টা মানে দেওয়াল খাড়া করে দিয়েছেন, ৪টা অজুহাত দিয়েছেন যে এইগুলো কারণে কোরআন সুন্নাহ মানা সম্ভব নয়, এগুলো জবাব আগে দিতে হয়, তারপর দেখব। এক নম্বর জবাব হচ্ছে এই, আপত্তি হচ্ছে এই, আল্লাহর রাসূল বলেছেন ইখতিলাফ উম্মতি রহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ মারামারিটার মধ্যে রহমত আছে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম নবী কোন একথা বলে? যারা মারাতে ছাত্র তোমাদের জন্য আজকে খুতবাটা কিন্তু কাজে লাগবে বেশি। এই মৌলগুলাই এইসব গুলো বানায়, ওরা নিজেরা মজাব বানাবে, নিজেরা মাজার বানিয়ে ব্যবসা করে খাবে, এগুলো পক্ষে তার দলিল দরকার। ইখতিলাফ উম্মতি রহমত, আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত, দিল একটা দলিল বানিয়ে হাদিস বানিয়ে দিল। আর সাহাবি কান নজুম ভাবে আহিম ইকতাদা, তুমি হিতা দেয় তুম, আমার সাহাবিগণ এক একটা নক্ষত্রের মতো, তোমরা তাদের যার অনুসরণ করবে সেই হেদায়ত পাবে। সিরাজ উম্মতি আবু হানিফা, আমার উম্মতের পুদিত্ব সূর্য হচ্ছে আবু হানিফা, যারা আবু হানিফা অনুসরণ করবে সেই মতো জান্নাত পাবে, দিল হাদিস বানিয়ে। আদর নাসা মিন ইবলিস মোহাম্মদ মিন ইদ্রিস, পৃথিবীতে ইবলিস চাইতে নিকৃষ্ট কোন ক্ষতি করার জন্য জীব থাকে তার নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রাহিমাহুল্লাহ। চিন্তা করতে পারেন, জগৎ বিখ্যাত একজন ইমামকে ইবলিস চাইতে নিকৃষ্ট বলে হাদিস বানানো হচ্ছে, সব হাদিসের নাম সব চলছে। যদি ওই আরবিজ্ঞতা আপনার সামনে তুলে ধরি তা আপনার তো মাথা খারাপ হয়ে যাবে, বাপরে বাপ, এর মধ্যে এসব কথা লেখা আছে? ছিলাম হড়গ্রামে ৬ বছর, ঈদ উল আজহার ছুটিতে বাড়ি গেছে, এসে আমার বাড়িওয়ালা বলতেছে আপনি ছিলেন না, কি হয়ে জানেন? তাহলে কি হয়েছে? বলে এইখানে এসে তো ২২,০০০ বড় হাফেজ হাদিস, হাদিস পৃষ্ঠা খুলি খুলে দেখিয়ে দিয়ে গেল, এই তো সহায়ত করে, এই তো সহায়ত করে, এই তো সহায়ত করে। আর গালো সাহেব হাদিস খুঁজে পায় না? প্রকাশ্য জনসভায় স্টেজে বসে একজন হুজুর যদি খালি পাতা উল্টায় আপনাকে দেখতে পান নাকি পাতা কি লেখা আছে? এই ধোকা দিয়ে প্রতারণা দিয়ে চালু করে দিয়ে গেল ঈদের সৈয়দ আকবর, যা পারে। কারণ ওখানে আগের ঈদের ইমামত আমি করেছিলাম, খোদ্দার বলেছিলাম হায়রে মুসলমান, ঈদের দিনেও তোরা এক জায়গায় বসতে পারিস না, এমনি তো রাজনীতি করে মারামারি করে মরিস, হরতাল মিছিল করে কি যান শেষ? ঈদের দিনটা কি এক জায়গায় ঠান্ডায় বসা যায় না? আর এখানে বসার জন্য এই বিভেদের জন্য রাজনীতি দায়ী নয়, দায়ী হচ্ছে এই ধার্মিক মৌলবী সাহেবরা, যারা ধর্মের নামে ধার্মিকদেরকে বিভক্ত করেছে, এদের আগে সোজা করা দরকার। হাদিস যদি থাকে সেটা মেনে নাও, ৬ থাকলে ৬ করো, ১২ থাকলে ১২ করো, ৮ থাকলে ৮ করো, না থাকলে না করো, তো তবলি মারামারিটা কি জন্য হবে? এই কথা ওদেরকে হিট লেগেছে, সর্বনাশ, আমাদের সব তো গেল, তা আমি চলে গেছি বাড়ি, এই ফাঁকে সব কাজ করে ফেলেছি। এই ধোকাবাজি শুধু আজকে না, আগেও ছিল, নিজেদেরকে বাঁচানোর জন্য এই ধরনের হাদিস বানিয়ে মানুষকে ধোকা দিত। মূলত এই হাদিসের কোনো অস্তিত্বই নাই, এটা সম্পূর্ণ মওযু বা জাল হাদিস। দুই নম্বর একটা বাধা খাড়া করা হয়েছে, সেটা এই যে যদি উম্মতের ইখতিলাফ যদি খারাপই হবে তাহলে সাহাবায়ে কেরাম আপসে ইখতিলাফ করেছেন কেন? সাহাবাদের মধ্যে তো মেরা মতভেদ ছিল, এটা দ্বিতীয় বড় দলিল। একটা আরেকটা দলিল হলে এই, ঠিক আছে যখন আপনারা ইখতিলাফ করবেনই না, খালি হাদিস কোরআন মানতেই বলছেন, তো আলেম ওলামা কারো কথাই আর শুনবো না, খালি হাদিস দেখবো আমল করো। বিগত বড় আলেম ওলামা বিদ্যান যারা ছিলেন কারোরই কথা আর শোনা হবে, সব বাদ। আরেকটা যুক্তি হলে যে যারা আমার ইমাম বা আমার পীর বা আমার অমুক অনুসৃত ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি কি তাহলে কিছুই বুঝেন না? এই চারটা দেওয়াল খাড়া করে দিয়ে মুসলমানদেরকে কোরআন সুন্নার নিরপেক্ষ অনুসরণ থেকে বাধা দেওয়া হয়। দুই নম্বর দলিল হচ্ছে এই যে সাহাবায়ে মধ্যে গোলমাল ছিল, অতএব আমাদের মধ্যে গোলমাল থাকবে, এটা জবটা শুনে নেন। ইখতিলাফ দুই রকম, মতভেদ দুই ভাগে বিভক্ত, একটা হল প্রকৃতিগত মতভেদ, স্বভাবগত মতভেদ, বুঝগত জ্ঞানগত মতভেদ, আর একটা হল নিজের জ্ঞানকে দিনের উপরে স্থাপন করাটাই এর মাধ্যমে যে মতভেদ সৃষ্টি হয় সেটা। আপনারা দাউদ এবং সুলেমানের ইতিহাস অনেকেই জানেন, দাউদ ছিলেন বাদশাহ, সুলেমান তো বাচ্চা ছেলে। সেখানে একটা বিচার এসছে, হযরত দাউদ একটা বিচার করে দিলেন, কি সেটা? যে অমুকে আমার ক্ষেতের ফসল খেয়েছে, অমুকের ছাগল দুম্বাগুলো, এখন আমার ক্ষতিপূরণ দিতে হবে। তো দাউদ বলেন ঠিক আছে, তোমার এক বিঘা জমির ফসল খেয়ে নিয়েছে, এই ছাগলের পালগুলো সব তুমি নিয়ে নাও ক্ষতিপূরণ স্বরূপ। দুই পক্ষ চলে এসছে বাদী বিবাদী, সুলেমান খেলা করছে বাইরে, এই বাচ্চা কি ফয়সলা দিলেন? তাহলে আমার ছাগল যেহেতু ওর ফসল খেয়েছে, তো আমার ছাগল সব ওই ফসলের মালিক ওই পাবে জরিমানা স্বরূপ। সুলেমান বলছে একটু থামো তো, আমি একটু আব্বার কাছে ঘুরে আসি। তোরা বাইরে দাঁড়িয়ে থাকলো, চলে গেছে আব্বার কাছে, আব্বা এসে তো উত্তম ফসল আমি একটু দেবো, আপনাকে পরামর্শ দেবো। তো দাও তো বাবা, তো আমার মনে হয় ওই ছাগলগুলো ওই জমিওয়ালাকে দিয়ে দেন, ওয়ান কন্ডিশন যে ওই জমিওয়ালা মানে ছাগলওয়ালা এই জমিওয়ালার জমিটা ফসল করে দেবে, ফসল আগের মতো যখন হয়ে যাবে তখন সে পুরো ছাগল ছাগলের মালিকের কাছে ফেরত দেন। আর যতদিন ছাগলের মালিকের কাছে এই যে জমির মালিকের কাছে ছাগলগুলো থাকবে, ততদিন জমির মালিক ছাগলের দুধ টুধ খাবে, একদম ওই ফসলটা হওয়াটাই হলো ওর শাস্তি, যেহেতু খেয়ে খেয়ে ফেলেছে জমিটা চাষ করে ফসলকে, যখন আগের মতো অবস্থার সৃষ্টি হবে তখন ছাগলের মালিক ছাগলগুলো ফেরত পাবে, চিরদিনের মতো এরকম মাহরুম করা সুবিচার হবে না। দাউদ বললেন ঠিকই তো, তোমার বিষয়টা তো ভালো হয়েছে, ঠিক ওদের ডাকো, তোমার চলে গেল নাকি? তো না, বড় বাইরে বসে আছে। সে ডেকে এলো, এই এই সুলেমান ঠিক বলছে, এইটাই ফয়সলা হয়ে গেল। আল্লাহ বলছেন খুশি হয়ে, ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতানা ফাদলা ওয়া ইলমা, আমি এই ঝগড়ার বুঝটা সুলাইমানের মধ্যে দান করলাম। মনে রেখো বাপ বেটা উভয়কেই আমি উত্তম জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ, একটা ছোট্ট উদাহরণটা মনে রাখা ভালো। এটা কোরআনের কিসার মধ্যে বলছে, কোরআনে আছে এসব ইতিহাস, যদি প্রত্যেকটা আমি আয়াত বলা শুরু করতে তো আমরা খুববার টাইম দিকে লাগবে না, খালি মূল সারমূলটা খালি বলে দিলাম। এমনি করে আপনারা আরো একটা জানেন সুলেমান সম্পর্কে, দুই মহিলা একটা বাচ্চার দাবি নিয়ে এসেছিল, দুই মহিলাই বলছে বাচ্চাটা আমার, আমাদের হাসপাতালে খুব বাচ্চা চুরি হয়, ঢাকা মেডিকেল হাসপাতালে খুব বাচ্চা চুরি হয়, কার বাচ্চা কার ঠিক না কিনে হাঁটা দিচ্ছে, তো কি করবে? সুলেমান বলছে আব্বা এই ফয়সলাটা আমি করে দিই। তো করো, বলে এই তরবারি এসো জাল্লাদ আস। জাল্লা দেশে তরবারি বলে এই বাচ্চাকে দুই টুকরো করে দুই মহিলাকে দিয়ে দেব। এখন আসলে যার বাচ্চা সে কি তার সন্তানকে হত্যা করা চায় নাকি? সে বলছে না না না না, ওকে ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, আমার দরকার নেই, আমার দরকার, আমার দাবি আমি ছেড়ে দিচ্ছি, ওকে দিয়ে দাও। আর ও বলছে ও চুপ করে আছে, যার বাচ্চা নয় সে চুপ করে আছে। সুলেমান বুঝতে পারলেন বদল এইটা, যে চুপ করে আছে এই আসলে বাচ্চার মাটা কিছু নাও, দিয়ে দিল, যে বললো না দরকার নেই ছেলে বেঁচে থাক তাকে দিয়ে দিল। এই যে বুঝটা, এই উপস্থিত দুধ দিয়ে এটা কিন্তু আল্লাহ পাক কম বেশি করে দিয়ে থাকেন। অনেক সময় বাপকে দেন, অনেক সময় বেটাকে দেন, অনেক সময় বাড়ির একটা সাধারণ চাকরকেও দেন। জগৎবিখ্যাত মুফাসসির কোরআন ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলল আসরের ব্যাখ্যাই বুঝতে পারেন না, পাগল হয়ে গেছে, ও আসর ব্যাখ্যা কি, এর অর্থ কি? কলম খাওয়া তুই হাঁটে দিয়েছে বাজার মুখে চলে গেছে, রিল্যাক্সেশন, বাজারে গিয়ে শুনতেছে ওহে বিক্রেতারা, হে ক্রেতা সাধারণ, তোমরা ওই বিক্রেতার প্রতি রহম করো যার পুঁজি প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। বরফের যে চাং বলেন আপনারা, বরফের চাং যদি থাকে বাতাসে আস্তে আস্তে গলে যায় না, যত দেরি হবে তত তো ওজন কমে যাবে, তাহলে ক্ষতি হবে না? তো সে এমন ভাবে ভাষায় বলতেছে ওহে ক্রেতা ভাইয়েরা, তোমরা ওই বিক্রেতার প্রতি রহম করো যার পুঁজি প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজির কানে কিন্তু কথাটা গেল, আর দেনান যায় বলে উঠলো এই তো আসর ব্যাখ্যা পেয়ে গেছি, দৌড়ি বাড়ি চলে আসছে, আমার বাজার করার দরকার নেই, যে কলম দিয়ে লিখতে আরম্ভ করলো। বল আসর অর্থ হচ্ছে মহাকাল, মহাকালের শপথ, যে চারটে গুণ না থাকলে মানুষ সব ক্ষতির মধ্যে পড়বে। তোমরা দেখো আদম থেকে মোহাম্মদ পর্যন্ত সারা হাজার হাজার বছর ইতিহাস তোমার যাচাই করে দেখো, এই গুণ যেখানে যে সমাজে ছিল না সেই সমাজে ক্ষতি হয়েছে। অতএব অতীতকালের শপথ, বর্তমানের শপথ, ভবিষ্যৎকালের শপথ, বল আসর ইন্নাল ইনসান লাফি খসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, যাদের মধ্যে চারটা গুণ নাই। হয়ে গেল তাফসীর, কিন্তু আসল মুফাসসিরটা কে বলেন তো? ওই বড় বেচা লোক না, এটা সাধারণ লোক। তা আল্লাহ যে কার মধ্যে কোন বুদ্ধি দিয়েছেন এটা আল্লাহর নিজস্ব এখতিয়ার, এটা মানুষের কোন ক্ষমতা নেই। ফালহামহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলছে আমি ইলহাম করি, প্রক্ষেপ করি আসমান থেকে ভালো এবং মন্দ। মানুষ তো এটা বুঝতে চায় না, মনে করে আমি যেহেতু বড় ডিগ্রি নিয়েছি আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ ওই বলেছে ফাকা কুল্লু যি ইলমিন আলিম, প্রত্যেক বিদ্যার উপরে বিদ্যান আছে। এই যে বুঝের ইখতিলাফ এটা কিন্তু দোষের নয়। আল্লাহ বলছে বলে যা আলেকা খুলেকু, আরে বাবা এই জন্য তো মানুষকে আমি সৃষ্টি করেছি। কেউ সায়েন্স ভালো বুঝবেন, কেউ ম্যাথমেটিক্স ভালো বুঝবেন, কেউ পলিটিক্স ভালো বুঝবেন, কেউ ইকোনমিক্স ভালো বুঝবেন, এটা তো আমারই কাজ। সূরা হুদ 118 নম্বর আয়াত। সাহাবায়ে কেরামের মধ্যে এখন আপনি বলবেন গোলমালটা কেন ছিল, মূলত এই কারণে। অনেক সময় অনেক কথা অনেক সাহাবীর খেয়াল হতো না। আপনারা সবাই জানেন যে রসুলের পরে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুই নম্বরে উমর ফারুক। এবার তাদের দুটো কথা শুনে দেখেন, কিছু ঘটনা বললে বুঝতে পারবেন। হাদিস করেন বেশি বলে দরকার নেই, খালি কতগুলো ইনস্ট্যান্স বলে দিই। আবু বকর সিদ্দিক এর কাছে একদিন, উনি তো খলিফা হয়েছেন, এক বুড়ি এসে বলছে বাবা তুমি তো এখন খলিফা হয়েছ, তো আমি তো দাদি আমার পোতা মরে গেছে, তা আমি কতটুকু অংশ পাবো? পোতার সম্পত্তিতে আমি দাদি বা নানি কতটুকু পাবো? অবগত বললেন মহা সমস্যা, তো কোরআন তো নাই। আচ্ছা বুড়ি তুমি কালকে আস, আমি একটু শুনে দেখি সবার কাছে। বুড়িমা চলে গেলেন, সবাই এই তোমরা কি জানো এই দাদির অংশ কত পোতার সম্পত্তিতে? মুগিরা বিন সোহবা দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমি জানি, একদিন এরকম সমস্যা হয়েছিল আল্লম্বীর দরবারে, তুমি একে ছয় অংশ নির্দেশ দিয়েছিলেন তাই নাকি? আচ্ছা তোমার কোনো সাক্ষী আছে? আরেক দিকে মোহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে বললো হ্যাঁ খলিফা আমি সেখানে ছিলাম উপস্থিত, কথা ঠিক, ঠিক আছে বুড়িকে ডাক। ডাকা হলো, এই বাবা তোমার ছয়ের এক অংশ সম্পত্তি তুমি পাবা। এটাতে কি প্রমাণ হয়? যে হাদিসটা আবু বকর জানেন না, এত বড় জগৎ বিখ্যাত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি জানলো কে? মোহাম্মদ বিন মাসলামা, মুগিরা বিন সোহবা, যারা তাদের সঙ্গে তুলনীয় নয়। আসেন ওমরের কাছে, ওমরের নাম ছিল ইবলিস পালায়, তার অবস্থা কি? তার দরবারে একটা বিচার আসছে, আঙুল কেটে ফেলেছে, মারামারি করে আঙুল কেটে ফেলেছে। হুকুম দিলেন বুড়ি আঙুল কাটলে 25টা উট জরিমানা, এই আঙুল কাটলে 15টা উট জরিমানা, এই দুটো একই শাস্তি, আর এইটা কাটলে 10টা উট, এইটা কাটলে 9টা উট জরিমানা, হুকুম দিয়ে ফেলছে প্রায়। ঠিক সেই সময় একজন সাহাবি আমর ইবনে হাজম এটি বলছে যে হে খলিফা, আল্লাহ নবী একটা ফয়সালা দিয়েছিলেন সেটা কিন্তু এরকম না। তো কি সেটা? উনি বলছে ফি কুল্লে উসবাইন আশারান আশারান, প্রতি আঙুলের বিনিময়ে 10টা 10টা 10টা করে উঠ। আর তাই নাকি? এই আমার হুকুম বাতিল, হাদিস চলাও, 10টা 10টা কোনো কথা নেই। কি হলো এটা? মতো দেখছে না, দেখেন কত চমৎকার দিনন্দের ব্যাক করছে। একদিন ওমর ফারুক খোদবা দিচ্ছেন, হুকুম দিলেন, ওনার ধারণা ছিল যে রসুলের স্ত্রী কন্যাদের যে মোহরানা তার বেশি নেওয়াটা জায়েজ নয়, আমরা তো তারই উম্মত। খোদবা দিল অর্ডার, এই এখন থেকে যত বিষাদ হবে এই মোহরানা বেশি দেওয়া হবে না, আল্লাহ নবীর স্ত্রীদের যা মোহরানা ছিল, মেয়েদের যা ছিল তাই হবে। একজন বুড়ি বলছে, এ ওমর কি বলছো তুমি, তুমি কি কোরআন পড়োনি? ইনাহাদম বেকেন্তারিন ফলা তা খুজমিন হোসাইয়া, আল্লাহ বলেনি স্বামী যদি স্ত্রীকে একেবারে পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে সেখান থেকে কিছুই তুমি গ্রহণ করো না? কেন্তার মানে কি? নবী দেনি বলে কি আমরা দেবো না? নবীর তো খাওয়া করার কোন ব্যবস্থাই ছিল না, আমাদের তো বহু টাকা পয়সা আছে। ওমর ওইখানেই দাঁড়িয়ে বলে ফেললেন, হায় আল্লাহ, ওমর কুল্লুম কুল্লুহুম আসলাহ মিন ওমর হাত্তান নিসা, সবাই ওমর চেয়ে বেশি বুঝতে, এমন একটা মহিলা পর্যন্ত ওমর চেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ, চিন্তা করেন, সবাই ওমর চেয়ে বেশি জ্ঞানী, এমন একটা মহিলা পর্যন্ত, একটা সাধারণ উম্মত পর্যন্ত তার কাছ থেকে জ্ঞান নিতে হয়। আর বেশি সময় নেই, এই কয়েকটা খালি আপনাদের উদাহরণ শুনিয়ে দিলাম, এটা দিয়ে প্রমাণ হয় এই যে তাদের মধ্যে মতভেদ ছিল কিন্তু যখনই হাদিস পাইত সঙ্গে সঙ্গে ব্যাক করে আসত, জানিবার তাগাত না। এই যে গুণ ছিল, এই ইখতিলাফ যদি আপনি সামনে এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করেন আর নিজেদের মারামারিটাকে যদি জায়েজ করার চেষ্টা করেন তাকে হবে নাকি? এই গুণ থাকার কারণেই এই ইখতিলাফগুলো কোনো দোষনীয় নয়, কারণ তখন কোরআন হাদিসে এরকম লিখিত এক জায়গায় পাওয়া যেত না, উনি একটা জানতেন উনি একটা জানতেন, আর সকল সাহাবি একসঙ্গে সাহাবি রসুলের দরবারে একসঙ্গে থাকতেন না, তাই না? সকল সাহাবি একসঙ্গে থাকেন নাকি? যেমন মা আয়েশা সিদ্দিকা স্ত্রী মানুষ, ঘরের মানুষ, উনি তার বাপ আবু বকরের চাইতে অনেক অনেকগুণ বেশি হাদিস জানতেন। আবু হুরায়রা উনি সপ্তম হিজরিতে মুসলমান হলেন, মাত্র 4 বছর নবীর কাছে ছিলেন, উনি শপথ করলেন আমি রসুলের কাছ থেকে কোথাও যাব না, বিয়ে শাদী করবো না, ঘর সংসার নাই, সবসময় রসুলের কাছে পড়ে থাকবো। আর এই জন্য আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিসের হাফেজ হতে পেরেছিলেন। তো ওমরকে তাই করলে চলবে? তাকে তো রাষ্ট্র থাকিতে হবে, আবু বকর তাই করলে হবে? এইসব কারণে তাদের হাদিস অনেক কম জানা ছিল, কিন্তু এনাদের হাদিস বেশি জানা ছিল, ফলে এনারা ওনাদের কাছ থেকে সাহায্য নিতেন। আজকেও যদি কোনো ব্যাপারে আমাদের মতভেদ ঘটে আমাদের দায়িত্ব হবে দেখি হাদিসে কি আছে, যদি সহি হাদিস থাকে আমার বাপ দাদা করলে তো কি হলো, বাদ দেবো, যে হাদিসটা মেনে নেব, কোনো গোলমাল নেই। কিন্তু যখনই আমরা দোষ হলে কখন জানেন, যখনই আমরা বলবো যে বাপ দাদা কি কিছুই বোঝে না, ওই যেটা 3 নম্বর যে বিষয়টা আসলো যে আমাদের এতগুলো ইমাম আউলিয়ার কি কিছুই বোঝে না, এটার জবাব একটাই, সবাই সব কিছুই বোঝে কিন্তু সব বোঝের মধ্যে আল্লাহর নবীর হাদিসের স্থান সবার উপরে, এই বুঝটা কারোর কম কারোর বেশি, এটা তো হতেই পারে, এটা নিয়ে তো কোনো কাউকে অসম্মান করার প্রশ্নই ওঠে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রহমাহুল্লাহ, তার প্রত্যেকেই বলে গেছেন যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, যখন সহি হাদিস পাবে মনে রাখবে ওটাই আমাদের মাযহাব। ইযা রায়তুম কালামি ইউখালিফু কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগদুবি বিকালামি আলাল হায়াত। ইমাম সাহেব রহমতুল্লাহ বলছেন আমার কোন কথা যখন তোমার হাদিসের বিপরীত পাবে আমার কথা দেওয়ালা ছুড়ে মেরে দিও। এর চিন্তা তারা কি বলতে পারে বলেন? আর আমরা দেওয়ালা ছুড়ি পড়া মোটে উজ্ঞা নিজেদের কথাটাকে কায়েম করার জন্য তাদের নামটা ব্যবহার করছি। ইমাম আবু হানিফা কোশ্চেন করলে মিলাদ পড়েন নাই, তার বাবা কোন মিলাদ পড়েন নাই, আমরা পড়ছি, নাম দিচ্ছি হানাফি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোশ্চেন করলে বলেনি মানুষকে যে তোমরা এই নিয়ত মুখী নওয়াজান পড়ো, আমরা পড়ছি, নাম দিচ্ছি আমি হানাফি। তাদের নাম ভাঙে ভাঙে আমরা খাচ্ছি এগুলো সব, কে বলবে এগুলো কথা? বিস্তারিত আলোচনা করার অবকাশ এখানে নাই, মৌলিক বিষয়টা বলে দিচ্ছি। ইখতিলাফ থাকবেই, এটা মানুষের প্রকৃতিগত, কারণ মানুষের জ্ঞান সবার সমান নয়। কিন্তু এই ইখতিলাফ যখনই দিনের উপরে চলে যাবে, কোরআন এবং হাদিসকে বাতিল করে নিজের জ্ঞানকে উপরে তুলবেন, তখনই হবে এটা গুনাহের কাজ। এই গুনাহ থেকে বাঁচার উপায় একটাই, নিজের জ্ঞানকে কোরআন হাদিসের সামনে সারেন্ডার করে দেওয়া। আমাদের সামাজিক বিষয় হোক আর বৈষয়িক বিষয় হোক আর ধর্মীয় বিষয় হোক, সব বিষয়ের একটাই পথ খোলা রয়েছে, ফরদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে চলো আল্লাহ এবং তার রাসূলের দিকে। পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ যাবতীয় সমস্যার একমাত্র সমাধান। ধরেন অর্থনৈতিক বিষয়, দেশ চলবে কি করে? কোরআন বলছে আহাল্লাল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে, হারাম করেছেন সুদকে, আপনি সুদ হারাম করতে হবে আপনাকে। এখানে কোনো ভোটাভুটি চলবে না, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, আর এই সুদ হারাম করলে অমুসলমানদেরও উপকার, মুসলমানদেরও উপকার, সবার জন্য উপকার। এই বৈষয়িক বিধান মানার বেলায় কোন মুসলিম অমুসলিম মানা হবে না, কিন্তু এটা মানলে বড় লোকদের অসুবিধা বলে ওরা একটা মানে না। আর বড় লোকরা এদেশে এমপি হয়, গরিব মানুষ এমপি হয় নাকি? সুদ না ওর চলবে কেমন করে? এই জন্য এই আয়াতগুলো এদেশে বাতিল বলা হচ্ছে, ইসলাম অনুযায়ী চলবে না কিছু। কারণ ইসলাম কি বাতিল নাকি? ইসলাম খালি সালাত আদায় করার জন্য এসছে আর রফদান করার জন্য এসছে? ধরুন দুটো বিষয়ে ইখতিলাফ, আপনি নিচে হাত বাঁধেন, আমি বুকে হাত বাঁধি, এই ইখতিলাফের সমাধানটা কি? এক কথা শেষ, সহি হাদিস মানুন, জয়ীফ হাদিস ছাড়ুন। নিচে হাত বান্ধা হাদিস সহি, উভয় হাত বান্ধা সহি, নিচে বান্ধা জয়ীফ, আমিন জোরে বলে হাদিস সহি, নিচে বলে হাদিস জয়ীফ, এটা পরিষ্কার সহজ আলামের তো একমত, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি মানছেন না, যেহেতু বাদ করেনি, বুখারী শরীফ অনুবাদ করেছেন আপনি বড় মহাদ্দেস শাইখুল হাদিস, বুখারী শরীফ হাদিসকে রদ করার জন্য টিকা দিয়ে একবার শেষ করে দিয়েছেন। কি আপনাকে অধিকার দিল? কোথায় বুখারী, কোথায় আপনি? তার দুটোবার যোগ্যতা আপনি রাখেন না? এগুলো কি ওই সাহাবির ইখতিলাফ সঙ্গে ওইটাকে সামনে রেখে আপনি এই ইখতিলাফকে জায়েজ করবেন? এটা তো হবে না। সহজ সহজ বিষয়, যে বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে সে বিষয়ে কোনো ইখতিলাফ চলবে না। যেমন আল্লাহ কোরআনে বলছে লাইসা কামিসলি শাইন ওয়া হুয়াস সামিউল বাসির, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর আকার আছে কিন্তু সেই আকার কার সঙ্গে তুলনীয় নয়, মানুষের মতো না, গরুর মতো না, ছাগলের মতো না, কে কেমন তার তিনি ভালো জানে, তার আকার তার আছে, আমাদের কাছে নাই। আপনি বললেন আল্লাহ নিরাকার, যত কল্লা তত আল্লাহ, আমরা প্রত্যেকে সৃষ্টি এক একটা স্রষ্টা এক একটি অংশ, আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের প্রধান বিচারপতি আল্লাহকে হাজির নাজির দিয়ে কথা বলে, আল্লাহ কি হাজিরা নাকি এখানে? কোরআন বলছে আল্লাহ কি আল্লাহ আর রহমান আল্লাহ রাশিস্তাওয়া, আল্লাহ আছেন আরশের উপরে, না আপনি বলছেন আল্লাহ আছে আমার দিলের মধ্যে, আমার কলবের মধ্যে, তা কি হয়, বাদ দিতে হবে না? এই আকিদাগুলো শিরকি আকিদা। আল্লাহ বলছে ইন্না মানা বাশারু মিসলুকুম, আমার নবী তোমাদের মধ্যে একজন মানুষ, মোহাম্মদ মানুষ ছিলেন। আপনি বলছেন তুমি হে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি নেলে দুনিয়ায় আধারের ডুবিত ছবি, আপনি নবীকে নূর বানিয়ে দিলেন, তাহলে নূর নয় উনি মানুষ। কোরআনের নির্দেশ থাকতে আপনি মানেন না, আপনি যাচ্ছেন ওরসে হাজার হাজার গরু নিয়ে, আপনার ধারণা কি ওই বেটা মরে গেলে কি হবে, ট্রান্সফার হয়েছে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে গেছে, আসলে বেঁচে আছে, মরেনি, আমি যাব যা চাইব তাই পাবো, অতএব গরুটোর নিয়ে একটু ভোগটক দিলে, নজর নিয়ে দিলে উনি খুশি হবে, আমার ছেলে রোগ সারি যাবে। অর্থাৎ কোরআন বলছে ইন্নাকাল্লা তসমিউ নাওতা ওলা তসমিউ সুম্মা দোয়া, তুমি কোন মৃত ব্যক্তিকে শুনাইতে পারো না এবং কোন বধিরকে শুনাইতে পারো না, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যে কবরে গেছে সে কাউকে শুনাইতে পারে না। আর আপনি বলছেন আপনার পীর কবরে গেছে কিন্তু বেশি আছে, কথা বলছেন? এখানে কোন ইখতিলাফ চলবে না, এখানে যেখানে কোরআনের নির্দেশ কোনো কথা চলবে না সেখানে, যদি আপনি এটা মেনে নিতে পারেন বাংলাদেশ সমাজে কোনো বিতর্ক গোলমাল মারামারি কাটাকাটি কিছুই থাকবে না। দুর্ভাগ্য আমাদের, আমরা কোরআনের স্বীকৃতি দেই কিন্তু কোরআনের বিধান মানি না, আমরা হাদিসকে স্বীকৃতি দেই মুখে নিয়ে চুমু খাই, কোরআনের হেফজ করি, বুখারী শরীফের খতমে বুখারি করি, বুখারী শরীফ হাদিস মানি না, কোরআনের হাফেজ হচ্ছি, কোরআন বুঝি না, কোরআন মানতে রাজি নেই। এই ছোট্ট ছোট্ট চুমক দু চারটি কথা আপনাদের শুনিয়ে দিলাম খালি বোঝার জন্য, ইখতিলাফ থাকবেই, ইখতিলাফ নিরসনও হতে হবে, সমঝোতা শান্তি নালে সমাজ এগোতে পারে না, খালি মারামারি করে জীবন কাটবে না, আমাদের এগোতে হবে, পিছানো যাবে না, সমাজের শান্তির জন্য যারা রাজনীতি করেন, যারা সমাজনীতি করেন, যারা ধর্মনীতি করেন, প্রত্যেকের গাইডলাইন কিন্তু এখানে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা খায়রুন ওয়া আহসানু তাবীলা। হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রসুলের এবং তোমাদের মধ্যকার শাসকদের, আলেম ওলামাদের, নেতাদের। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা আপোষে ঝগড়া করো, ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে চলো আল্লাহ এবং তার রসুলের দিকে, কোরআন এবং হাদিসের দিকে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাবীলা, এটাই তোমাদের জন্য উত্তম এবং সুন্দরতম রাস্তা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ প্রেরিত বিধানের কাছে মাথা নত করার তৌফিক দান করুন। আমিন।